টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না। আই কুকু আই, আই কুকু আই, আই কুকু আই, আই কুকু আই, আই রে আমার সাথে গান গেয়ে যা, নতুন নতুন সুর নে শিখে নে, কিছুই যখন ভালো লাগবে না তোর, পিয়ানোয় বসে তুই বাজাবি রে। আয় কুকু আয় কুকু ছোট্ট বেলা তোর ফিরিয়ে আনিয়া।